পরিবর্তনশীল বিশ্বে আন্তর্জাতিক আইন, ডক্টর মিজানুর রহমান, অধ্যায় 17, পৃষ্ঠা 215। আন্তর্জাতিক সংগঠন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। এই পৃথিবী একটি পরিবার, এ মূল মন্ত্র ধারণ করে আন্তর্জাতিক সংগঠনে যাত্রা শুরু হয়। বিশ্ব ভ্রাতৃত্ব বোধ থেকে আন্তর্জাতিক সংগঠনের ধারণার উৎপত্তি। বিংশ শতাব্দীতে প্রযুক্তির অভাবনীয় উন্নতি আর শিল্পের বিকাশ জাতিসমূহকে পরস্পরের প্রতি নির্ভরশীল করে তুলেছে। ভৌগোলিক কারণে এক দেশ অন্য দেশের তুলনায় অনেক দূরে অবস্থান করলেও এ দূরত্ব মোটেই বিবেচ্য বিষয় নয়। অর্থনীতির রজ্জু বিশ্বের বিভিন্ন জাতিকে সমবেত করেছে আজ একই সাধারণ বাজারে। শুধু অর্থনৈতিক ভাবেই নয়, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক দিক থেকেও জাতিসমূহ আজ পরস্পরের কাছাকাছি। এই পৃথিবীকে বসবাসের উপযোগী হিসাবে অক্ষুণ্ণ রাখতে রাষ্ট্রসমূহের মাঝে সুসম্পর্ক একান্তই প্রয়োজন। আন্তর্জাতিক সংগঠন এ সম্পর্ক স্থাপনের পথকে সুগম করেছে। জাতিসমূহের মাঝে যে কোনো বিবাদের শান্তিপূর্ণ মীমাংসা, বিভিন্ন বিপদ এড়ানো, পৃথিবীর অফুরন্ত সুযোগ আর সম্পদের সদ্ব্যবহারের তাগিদে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা সর্বজন স্বীকৃত। যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থার এই চরম উৎকর্ষতার যুগে আন্তর্জাতিক পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সৃষ্টি ও প্রসারের ক্ষেত্রে এক অভূতপূর্ব সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। তাই দেখা যায়, শান্তি, নিরাপত্তা আর অধিকারের বাণীকে সমুন্নত করার প্রয়াস পেয়েছে আন্তর্জাতিক সংগঠন। বারবার যুদ্ধে বিধ্বস্ত পৃথিবীর মানুষকে যুদ্ধের ভয়াবহতা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে জন্ম হয় জাতিপুঞ্জ আর জাতিসংঘের ন্যায় আন্তর্জাতিক সংগঠন। আন্তর্জাতিক সংগঠনের পরিচয়। 3 বা ততোধিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নির্দিষ্ট দলিলে সম্মতি দেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক সংগঠনের জন্ম হয়। এটা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য নির্দিষ্ট কার্যালয় থেকে পরিচালিত হয়। আন্তর্জাতিক সংগঠন তার অধীনস্থ বিভাগ, উপবিভাগ, শাখা প্রশাখা, অপরাপর সহযোগী সংগঠনের মাধ্যমে এর কার্যক্রম বাস্তবায়ন করে। সরকারি আন্তর্জাতিক সংগঠনের ক্ষেত্রেই রাষ্ট্রীয় সরকারি প্রতিনিধিত্বের প্রয়োজন হয়, কিন্তু বেসরকারি আন্তর্জাতিক সংগঠনের ক্ষেত্রে তা অপ্রয়োজনীয়। আধুনিক কালে সরকারি এবং বেসরকারি উভয় ধরনের আন্তর্জাতিক সংগঠন বিদ্যমান রয়েছে। প্যারা: পৃথিবীকে শাসন অথবা দার্শনিক বা আদর্শগত কোনো ধারণা থেকে আন্তর্জাতিক সংগঠনের সৃষ্টি হয়নি, বরং সহ অবস্থানের মৌলিক প্রয়োজন থেকে এর উৎপত্তি ঘটেছে। প্যারা: বিগত শতাব্দীর প্রথম দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধক্লান্ত পৃথিবীতে যুদ্ধের আইন প্রণয়ন করেছিল হেগ সম্মেলনে। যুদ্ধকে নিয়ন্ত্রণ করেছিল এসব আইন প্রণয়নের লক্ষ্য। আজকের পরিবর্তিত পৃথিবীতে মানুষ আর যুদ্ধ চায় না, তাই যুদ্ধ মুক্ত পৃথিবী গড়তে একটি শক্তিশালী আন্তর্জাতিক সংগঠনের অভ্যুদয় সময়ের বড় দাবি। বিশ্বায়নের এই যুগে দুর্বল রাষ্ট্রগুলোর স্বার্থকে সংরক্ষণ করতে এমন আন্তর্জাতিক সংগঠনের প্রয়োজন, যেখানে সকল সদস্য রাষ্ট্র সমান প্রতিনিধিত্বের সুযোগ পাবে। প্যারা: আন্তর্জাতিক পর্যায়ে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক উদ্দেশ্যে যেমন সৃষ্টি হয়েছে জাতিসংঘের ন্যায় সংগঠন, তেমনি আঞ্চলিক ক্ষেত্রেও একই উদ্দেশ্যে সৃষ্টি হয়েছে অনেক সংগঠন, যেমন আফ্রিকান ইউনিয়ন, আরব লীগ, ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস ইত্যাদি। নির্দিষ্ট বিষয়ে কার্যকরী এমন সংগঠনও রয়েছে, যেমন আন্তর্জাতিক শ্রম সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, খাদ্য ও কৃষি সংস্থা। আন্তর্জাতিক সংগঠনের পাশাপাশি অসংখ্য বেসরকারি সংগঠনও রয়েছে যারা সার্বজনীন স্বার্থের জন্য কাজ করে, যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক রেড ক্রস কমিটি ইত্যাদি। আন্তর্জাতিক সংগঠনের ইতিহাস। সভ্যতার সূচনা লগ্নে বিশ্ব সরকারের ধারণা মানুষের মনে সুপ্ত ছিল। গ্রিকদের এশিয়ান লীগ, ACHEAN, এশিয়ান লীগ, সিসেরোর সিভিটাস জেন্টিয়াম, CIVITUS, GENTIUM, আর দান্তের মনার্কিয়া, MONARCHIA, বইতে ওয়ার্ল্ড স্টেটের উল্লেখ তারই প্রমাণ বহন করে। একটি দেশের সাথে আরেকটি দেশের সম্পর্ক গড়ার জন্য আন্তর্জাতিক সংগঠন। আদিকালে একাধিক রাষ্ট্রের মাঝে এর সম্পর্ক বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে নিয়ন্ত্রিত হতো। প্রাচীন গ্রিস ও রোমে কনসাল নামক প্রতিষ্ঠান ভিন দেশে ব্যবসা করছে। এবং নাগরিকদের স্বার্থকে পর্যবেক্ষণ করত। আধুনিক কালেও এ ধরনের প্রতিষ্ঠান আন্তর্জাতিক আইনের গুরুত্বপূর্ণ অংশ। পরবর্তীতে 15তম শতাব্দীতে স্থানীয় কূটনৈতিক ব্যক্তিবর্গ নিয়োগের মাধ্যমে আন্তর্রাষ্ট্রীয় সম্পর্ক নিয়ন্ত্রিত হতো। ইতালি রাষ্ট্রে এ পদ্ধতির চালু হয় সর্বাগ্রে। প্যারা এই দু ধরনের প্রতিষ্ঠান পরবর্তীকালে অনেক গুরুত্বপূর্ণ সংগঠন সৃষ্টির পেছনে ভূমিকা রাখে। কনসাল এবং কূটনীতিক নিয়োগের মাধ্যমে কেবল দ্বিপক্ষীয় সমস্যা সমাধান সম্ভব হতো। বহুপক্ষীয় বিষয় আদি আলোচনার জন্য জাতিসমূহের মাঝে সম্পর্ক গড়ে তোলার জন্য পরবর্তীতে শুরু হলো বহুজাতিক সম্মেলনের যুগ। এই ধরনের সম্মেলনের মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিবর্গ সমবেত হয়, বহুপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে এবং বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হতো। আন্তর্জাতিক সংগঠন সৃষ্টির পেছনে যেসব চুক্তি বিশেষভাবে উল্লেখযোগ্য সেগুলোর ধারাবাহিক আলোচনা এ প্রথমে আসে। দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড ওয়েস্টফেলিয়া 1648 WESTPHALIA 1648 এই চুক্তির মাধ্যমে 1618 থেকে 48 পর্যন্ত চলমান 30 বছরের যুদ্ধের অবসান ঘটে, যা ইউরোপের নতুন মানচিত্র সৃষ্টি করে। এটি ছিল ইউরোপের জন্য একটি আন্তর্জাতিক সংবিধান। 1713 সালে পিস অফ উট্রেখট উট্রেখট চুক্তি স্প্যানিশ যুদ্ধের সমাপ্তি ঘটায়, যা পরবর্তীতে ইউরোপে ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে ভিত্তি হিসেবে কাজ করে। 1814 সালে স্বাক্ষরিত হয় প্যারিস শান্তি চুক্তি। এই চুক্তি অনুযায়ী গঠিত হয় আন্তর্জাতিক নদী কমিশন। ফ্রান্স বিপ্লবের পর 1815 সালে ভিয়েনা কংগ্রেস সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। ইতিবাচক আন্তর্জাতিক আইন আর কূটনৈতিক আচরণ বিধির উন্নয়নের ক্ষেত্রে এই কংগ্রেসের সুস্পষ্ট প্রভাব ছিল। ভিয়েনা কংগ্রেসের পর গড়ে ওঠে কনসার্ট অব ইউরোপ। যুদ্ধ না করে পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় এই কনসার্ট। 19 শতাব্দীর পুরো ভাগেই ছিল কেবল সম্মেলন আর চুক্তি স্বাক্ষর। 1818 থেকে 1822 সাল পর্যন্ত 4টি কংগ্রেস অনুষ্ঠিত হয়। 1818 সালে আয়লা সাপলে 1820 সালে ট্রপাউতে, 1821 সালে লাইবেকে এবং 1822 সালে ভেরোনাতে। 1840 থেকে 1849 সালের মধ্যে অনুষ্ঠিত হয় 9টি সম্মেলন। 1856 সালে হয় প্যারিস কংগ্রেস। 1871 এবং 1912 সালে লন্ডনে সম্মেলন। আফ্রিকায় উপনিবেশ গড়ে কেন্দ্র করে ইউরোপীয় দেশগুলোর মাঝে যে রাজনৈতিক এবং অর্থনৈতিক দূরত্ব সৃষ্টি হয়, 1878 এবং 1884 সালে এর বার্লিন কংগ্রেসের মাধ্যমে তা নিরসনের চেষ্টা করা হয়। 1899 সালে এবং 1907 সালে হেগে সম্মেলন হয়। হেগ সম্মেলনে কনভেনশন অন দ্য প্যাসিফিক সেটেলমেন্ট অব ডিসপিউটস গৃহীত হয়, যার দ্বারা পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশন প্রতিষ্ঠিত হয়। এই সম্মেলনে কনভেনশন অব দ্য লজ অ্যান্ড কাস্টমস অব ওয়ারফেয়ার অন ল্যান্ড অ্যান্ড মেরিটাইম ওয়ারফেয়ার গৃহীত হয়। সব শেষে 1928 সালে প্যারিস প্যাক্ট অব 1928 গৃহীত হয়, যা কেলগস KEOOG কেলগ ব্রেন্ড BRIAND চুক্তি হিসেবে পরিচিত। এই চুক্তির মাধ্যমে জাতিসমূহ রাষ্ট্রনীতি থেকে যুদ্ধ বর্জনের ঘোষণা দেয়। পরিশেষে 19 শতাব্দীর অসংখ্য সম্মেলন আন্তর্জাতিক সংগঠনের সুদৃঢ় পটভূমি রচনা করে, যার উপর ভিত্তি করে পরবর্তীকালে জাতিপুঞ্জ আর জাতিসংঘের ন্যায় বৃহৎ আন্তর্জাতিক সংগঠন গড়ে ওঠে। জাতিসংঘ প্রথম বিশ্বযুদ্ধের পর লীগ অব নেশনস এর সৃষ্টি হয়। লীগ অব নেশনস যুদ্ধ বন্ধ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়। লীগের ব্যর্থতার ফসল হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধের অপূরণীয় ক্ষতির কারণে বিশ্ব নেতৃবৃন্দ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে একটি আন্তর্জাতিক সংগঠন সৃষ্টির ব্যাপারে মনোনিবেশ করেন। মার্কিন রাষ্ট্রপতি মিস্টার রুজভেল্ট জাতিসংঘ প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করেন। 1942 সালের 1 জানুয়ারি 26টি দেশের প্রতিনিধিবৃন্দ 3 অক্ষ শক্তি জাপান জার্মানি ইতালির বিরুদ্ধে একত্রে লড়াই করার প্রত্যয় ব্যক্ত করে। এই সময় সর্বপ্রথম জাতিসংঘ নাম ব্যবহার করা হয়। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানবাধিকার রক্ষা করাই ছিল জাতিসংঘের মূল লক্ষ্য। 1945 সালের 26 জুন সান ফ্রান্সিসকোতে স্বাক্ষরিত সনদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ। জাতিসংঘের মূল অঙ্গ 6টি, যেমন সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, অধি পরিষদ, আন্তর্জাতিক আদালত এবং সচিবালয়। এছাড়া 16টি বিশেষায়িত সংস্থা রয়েছে, যেগুলো সবাই জাতিসংঘের উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ করে। জাতিসংঘ যে লক্ষ্যে গঠিত হয়েছিল সেই লক্ষ্য অর্জন অর্জনে অনেক ক্ষেত্রে ব্যর্থ হলেও এর সাফল্য কম নয়। শান্তিপূর্ণ স্থিতিশীল পৃথিবী গঠনে জাতিসংঘ সর্বদাই সচেষ্ট। এই বিশাল সংগঠনটি রাতারাতি গড়ে ওঠেনি, অনেক ঐতিহাসিক প্রচেষ্টার ফসল এই জাতিসংঘ। সেসব প্রচেষ্টার ধারাবাহিক আলোচনায় প্রথমে আসে সেন্ট জেমস প্লেসের ঘোষণা, জুন 12, 1941। 1941 সালের জুন মাসে লন্ডনে 9টি দেশের নির্বাসিত সরকারের প্রতিনিধিবৃন্দ একত্রিত হন। গ্রিস, বেলজিয়াম, চেকোস্লোভাকিয়া, লুক্সেমবার্গ, হল্যান্ড, নরওয়ে সহ প্রভৃতি নির্বাসিত সরকারের প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স এবং দক্ষিণ আফ্রিকার সরকারের প্রতিনিধিগণ লন্ডনের জেমস প্যালেসে মিলিত হন এবং তারা শান্তি প্রতিষ্ঠার প্রত্যয়ে 1941 সালের 12 জুনে একটি ঘোষণায় স্বাক্ষর করেন। প্যারা আটলান্টিক সনদ। জেমস প্যালেসের ঘোষণার পর 1941 সালের অপর উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে আটলান্টিক সনদের অনুমোদন। দুই প্রধান পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের সরকার প্রধান রুজভেল্ট আর উইনস্টন চার্চিল আটলান্টিক মহাসাগরের এক জাহাজে বৈঠক করেন। 1941 সালের 14 আগস্ট স্বাক্ষরিত এই সনদে নাৎসিবাদের বিরুদ্ধে যৌথ প্রচেষ্টার ঘোষণা দেওয়া হয়। শক্তির জোরে অপরের ভূখণ্ড দখল করাকে অবৈধ বলা হয় এই ঘোষণায়। প্যারা জাতিসংঘ ঘোষণা। 1942 সালের 1 জানুয়ারি সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ম্যাক্সিম লিটভিনভ, আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট, ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ও চীনের টিভি সং জাতিসংঘ ঘোষণায় স্বাক্ষর করেন। পরবর্তীতে আরও 20টি রাষ্ট্রের প্রতিনিধিরা এই ঘোষণায় স্বাক্ষর করে। পারস্পরিক সহযোগিতা এবং শত্রু রাষ্ট্রের সাথে অস্ত্র চুক্তি না করার অঙ্গীকার ছিল এই ঘোষণায়। এই ঘোষণাতেই প্রথম জাতিসংঘ নামটি ব্যবহার হয়। প্যারা মস্কো ঘোষণা। মস্কো ঘোষণা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষ শক্তির বিরুদ্ধে যৌথ অভিযানের ঘোষণা দিয়ে স্বাক্ষরিত হয় মস্কো ঘোষণা। 1943 সালের 30 অক্টোবর ব্রিটেন, আমেরিকা, রাশিয়া এবং চীনের প্রতিনিধিগণ মস্কো ঘোষণায় স্বাক্ষর করেন। তেরা তেহরান সম্মেলন। 1943 সালের 1 ডিসেম্বর তেহরান সম্মেলনে উইনস্টন চার্চিল, রুজভেল্ট ও স্টালিন একটি ঘোষণায় স্বাক্ষর করেন। বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য এ সম্মেলনে একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠার ব্যাপারে জোর দেওয়া হয়। প্যারা ডাম্বারটন ওকস সম্মেলন। 1944 সালের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ওয়াশিংটনে ডাম্বারটন ওকস নামক স্থানে শক্তিশালী রাষ্ট্রসমূহের মাঝে সংলাপ পরিচালিত হয়। প্রথম পর্যায়ে 21 আগস্ট থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত আমেরিকা, ব্রিটেন এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের মাঝে সংলাপ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্যায়ে 29 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর পর্যন্ত আমেরিকা, ব্রিটেন এবং চীনের মধ্যে সংলাপ চলে। অবশেষে 9 অক্টোবর একটি চূড়ান্ত দলিল প্রকাশিত হয়। এই সংলাপের মাধ্যমে বিশ্ব সংগঠনের জাতিসংঘ নামকরণ করা হয়। এই সংলাপে জাতিসংঘের প্রধান অঙ্গগুলোর ব্যাপারে আলোচনা হয়। তবে ডাম্বারটন ওকসে এই অনেক গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত থেকে যায় যা পরবর্তীতে মীমাংসা করা হয়, যেমন নিরাপত্তা পরিষদে ভোটাভুটির পদ্ধতি। ইয়ালটা সম্মেলন। 1945 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে রুজভেল্ট, চার্চিল এবং স্টালিন এবং তাদের পররাষ্ট্র মন্ত্রীগণ রাশিয়ার ইয়ালটায় একত্রিত হন যুদ্ধ ও যুদ্ধোত্তর বিষয়াদি নিয়ে আলোচনা করতে। ইয়ালটা সম্মেলনে নিরাপত্তা পরিষদে ভোটদান পদ্ধতির ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। একই বিষয়ে পরবর্তী ডাম্বারটন ওকসে আমেরিকা ভোটাভুটির ব্যাপারে যে প্রস্তাব দিয়েছিল ইয়ালটা সম্মেলনে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়। এই সম্মেলনে উপস্থিত সকালে সান ফ্রান্সিসকোতে 25 এপ্রিল আন্তর্জাতিক সংগঠন সংক্রান্ত সম্মেলনের ব্যাপারে সম্মত হন। সান ফ্রান্সিসকো সম্মেলনের উদ্দেশ্য ছিল ডাম্বারটন ওক সংলাপের প্রস্তাব অনুযায়ী জাতিসংঘের সনদ প্রণয়নের ব্যাপারে আলোচনা করা। প্যারা সান ফ্রান্সিসকো সম্মেলন। 1945 সালের 25 এপ্রিল 51টি দেশের প্রতিনিধিবৃন্দ সান ফ্রান্সিসকোতে সমাবেত হয়। মূলত এই সম্মেলনে বিশ্বের 80% জনগণের প্রতিনিধিত্ব ছিল বলা যায়। এই সম্মেলনে 10টি অধিবেশন বসে। সম্মেলনে জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক বিচারালয়ের সংবিধির বিষয়ে সকলে ঐকমত্য পোষণ করেন। এই সম্মেলনে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর অব্যাহত চাপের ফলে প্রধান 5টি রাষ্ট্রের ভেটোদানের ক্ষমতা স্বীকৃতি পায়। এই সম্মেলনে জাতিসংঘ সনদ গৃহীত হয়। সনদ গৃহীত হওয়ার সাথে সাথে তা কার্যকর হয়নি। 1945 সালের 24 অক্টোবর 51টি রাষ্ট্র স্বাক্ষর করার মাধ্যমে সনদ কার্যকর হয় এবং জাতিসংঘ নামক যে আন্তর্জাতিক সংগঠনের যাত্রা শুরু হয়। সেই থেকে 24 অক্টোবর জাতিসংঘ দিবস হিসেবে পালন হয়। বর্তমানে জাতিসংঘের সদস্য 193টি দেশ। প্যারা জাতিসংঘের সদস্য পদ। জাতিসংঘ সনদের অনুচ্ছেদ 4 অনুসারে যে সকল শান্তিপ্রিয় দেশ জাতিসংঘ সনদের নীতিমালা এবং সংগঠনের সিদ্ধান্ত মেনে নিতে ইচ্ছুক এবং জাতিসংঘ সনদের দায়িত্ব সমূহ পালনে সক্ষম ও আগ্রহী তারা সবাই জাতিসংঘের সদস্য হতে পারবে। নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ পরিষদ কর্তৃক একটি নতুন রাষ্ট্রকে জাতিসংঘের সদস্য হিসেবে গ্রহণ করা হয়। সনদের নীতিমালা লঙ্ঘন করলে সেই দেশকে জাতিসংঘ থেকে সাময়িকভাবে বহিষ্কার কিংবা সে দেশের সদস্য পদ স্থগিত রাখার বিধান রয়েছে। অনুচ্ছেদ 5 এবং 6। সনদ সংগঠনের বিধান। সনদের অনুচ্ছেদ 108 অনুসারে সাধারণ পরিষদের 2/3 সদস্য রাষ্ট্রের ভেটো ভোটে এবং নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য সহ জাতিসংঘের 2/3 সদস্যের অনুমোদন ক্রমে সনদ সংশোধন করা যেতে পারে। 1965 সালে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা পরিবর্তনের জন্য সনদে 23 নং ধারা সংযোজন করে সদস্য সংখ্যা 11 থেকে 15 করা হয়েছে। একই বছর 61 ধারা সংশোধন করে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য পদ 18 থেকে বাড়িয়ে 27 করা হয়। পরে 1973 সালে তা আবার সংশোধন করে 54 করা হয়েছে। প্যারা পৃষ্ঠা 220। প্রধান অঙ্গ। জাতিসংঘ 6টি প্রধান অঙ্গ নিয়ে গঠিত। এগুলো হচ্ছে সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওসি পরিষদ, সচিবালয় এবং আন্তর্জাতিক আদালত। সাধারণ পরিষদ। সাধারণ পরিষদ জাতিসংঘের আলাপ আলোচনার মূল কেন্দ্র। অনুচ্ছেদ 9 অনুসারে যে সকল দেশ জাতিসংঘের সদস্য দ্বারা সবাই সাধারণ পরিষদের সদস্য তারা সবাই সাধারণ পরিষদেরও সদস্য। সাধারণ পরিষদে এসব সদস্যদের প্রত্যেকের রয়েছে একটি করে ভোট। সাধারণ পরিষদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যেমন নতুন সদস্য অন্তর্ভুক্তির ব্যাপারে কিংবা বাজেট সংক্রান্ত প্রশ্নে সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত গৃহীত হয়। জাতিসংঘের সনদ অনুযায়ী সাধারণ পরিষদের শান্তি ও নিরাপত্তার খাতিরে যে কোনো আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করে থাকে। আলোচনাকালে যদি কোনো নির্দিষ্ট বিষয় নিরাপত্তা পরিষদের আলোচনাধীন না থাকে তবে সে বিষয়ের ওপর সাধারণ পরিষদের আলোচনা করতে পারে। অনুচ্ছেদ 10। সাধারণ পরিষদ অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির জন্য জন্য চেষ্টা করে। সাধারণ পরিষদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য এবং অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ও ওসি পরিষদ সদস্যদের নির্বাচিত করা। নিরাপত্তা পরিষদের সঙ্গে একযোগে আন্তর্জাতিক আদালতের বিচারকদের নির্বাচিত করা। সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে জাতিসংঘের মহাসচিব নিয়োগ দেয়। সনদে প্রদত্ত ক্ষমতার বাইরেও জাতিসংঘের সাধারণ পরিষদ আরও অপরাপর ক্ষমতা চর্চা করতে পারে। যেমন 1950 সালের নভেম্বর মাসে সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত শান্তির জন্য ঐক্য প্রস্তাব অনুযায়ী যদি কোনো ঘটনায় শান্তি বিঘ্নিত কিংবা নষ্ট হয়, কোনো দেশ অপর কোনো দেশের অপর আগ্রাসন চালায় এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের মতানৈক্যের কারণে তারা কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়, এ ধরনের ক্ষেত্রে সাধারণ পরিষদ পদক্ষেপ নিতে পারে। এ ধরনের বিষয়ে তৎক্ষণাৎ বিবেচনা করা এবং সদস্যদের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার সুপারিশ করার ক্ষমতা সাধারণ পরিষদের আছে। এইসব ক্ষেত্রে সাধারণ পরিষদ আন্তর্জাতিক সম্প্রদায়কে সশস্ত্র বাহিনী ব্যবহারে পদক্ষেপ নিতে সুপারিশ করতে পারে। সাধারণ পরিষদের অধিবেশন। প্রতি বছর সেপ্টেম্বর মাসে তৃতীয় মঙ্গলবার সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় এবং সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত অধিবেশন চলে। প্রতিটি নিয়মিত অধিবেশনের আগে পরিষদ একজন নতুন সভাপতি, 21 জন সহসভাপতি ও পরিষদের 6টি প্রধান কমিটির চেয়ারম্যানদের নির্বাচিত করে। প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি ভৌগোলিক সমতা বজায় রাখতে পরিষদের সভাপতি পদটি প্রতি বছর আফ্রিকা, এশিয়া, পূর্ব ইউরোপ, দক্ষিণ আমেরিকা, পশ্চিম ইউরোপ ও অন্যান্য রাষ্ট্র এই 5টি অঞ্চল থেকে পালাক্রমে নির্বাচিত হয়। নিয়মিত অধিবেশন ছাড়াও সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনও বসতে পারে। সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশনের আগে একটি সাধারণ বিতর্কের প্রয়োজন করা হয়। সেখানে বিশ্বের বিভিন্ন নেতৃবৃন্দ আন্তর্জাতিক অনেক বিষয় নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন। সাধারণ পরিষদের একার পক্ষে ব্যাপক সংখ্যক বিষয়াদি নিয়ে আলোচনা অসম্ভব হওয়ার কারণে পরিষদ অধিকাংশ বিষয় তার অধীনস্থ কমিটিগুলোর ওপর ন্যস্ত করে। পরিষদের অধীনস্থ প্রধান কমিটি 6টি। 1. নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক কমিটি, প্রথম কমিটি। 2. অর্থনীতি ও আর্থিক বিষয়ক কমিটি, দ্বিতীয় কমিটি। 3. সামাজিক মানব কল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক কমিটি, তৃতীয় কমিটি। 4. বিশেষ রাজনৈতিক উপনিবেশ বিলোপ বিষয়ক কমিটি, চতুর্থ কমিটি। 5. প্রশাসনিক ও বাজেট বিষয়ক কমিটি, পঞ্চম কমিটি। 6. আইন বিষয়ক কমিটি, ষষ্ঠ কমিটি। প্যারা: এসব কমিটিতে ভোটের নিয়ম হচ্ছে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা। পূর্ণাঙ্গ সভায় কোনো রকম বিরোধ না দেখা গেলে আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ ছাড়াই ধনী ভোটেও সিদ্ধান্ত গ্রহণ হতে পারে, কিংবা নাম ডাকের মাধ্যমে ভোট গ্রহণ করা যেতে পারে। পরিষদে গৃহীত সিদ্ধান্তগুলোর ব্যাপারে পরিষদ বিশ্ব জনমত এবং বিশ্ব জনমতের নৈতিক ব্যক্তিত্বের ওপর নির্ভরশীল, কেননা এসব সিদ্ধান্তের বাধ্যবাধকতামূলক কোনো শক্তি নেই। প্যারা: নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদ জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী অঙ্গ। গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের ভেটো দানের ক্ষমতা একে অত্যাধিক ক্ষমতাধর করে তুলেছে। সনদ অনুযায়ী নিরাপত্তা পরিষদের মূল কাজ হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। অনুচ্ছেদ 23 অনুসারে নিরাপত্তা পরিষদ 15টি সদস্য নিয়ে গঠিত। এর মধ্যে 5টি সদস্য স্থায়ী এবং বাকি 10টি অস্থায়ী, যেগুলো সাধারণ পরিষদ কর্তৃক 2 বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়। নিরাপত্তা পরিষদের স্থায়ী 5টি সদস্য রাষ্ট্র হচ্ছে চীন, ফ্রান্স, রুশ ফেডারেশন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। 1927 অনুসারে পরিষদের প্রত্যেক সদস্যের একটি করে ভোট রয়েছে। কার্যপরিচালনা সংক্রান্ত সিদ্ধান্ত ছাড়া অন্যান্য সিদ্ধান্তের ক্ষেত্রে 5টি স্থায়ী সদস্যের ভোট সহ 9টি ভোট প্রয়োজন হয়। এটি হচ্ছে বৃহৎ শক্তির ঐকমত্য, যা সাধারণ ভেটো ক্ষমতা নামে পরিচিত। কোন স্থায়ী সদস্য যখন কোনো সিদ্ধান্তকে সমর্থন করতে না চায়, আবার ভেটো প্রয়োগ করে তা বাঞ্ছন করতেও অনিচ্ছুক হয়, সেই ক্ষেত্রে ভোট দানে বিরত থাকতে পারে। সনদ অনুযায়ী জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত সমূহ গ্রহণ ও বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ। জাতিসংঘের অপরাপর সংগঠন সরকার সমূহের কাছে কেবল সুপারিশ পেশ করতে পারে। কেবল নিরাপত্তা পরিষদই পারে এমন সিদ্ধান্ত নিতে যা সনদ অনুযায়ী সদস্য রাষ্ট্রগুলো পালনে বাধ্য। নিরাপত্তা পরিষদের কার্যক্রম, অনুচ্ছেদ 33-54। নিরাপত্তা পরিষদের মূল কাজ হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। অনুচ্ছেদ 54 অনুসারে যেসব ঘটনা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করতে পারে, নিরাপত্তা পরিষদ সেসব ঘটনা তদন্ত করবে এবং এসব বিষয়ে কি পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে সুপারিশ করবে। প্রয়োজনে নিরাপত্তা পরিষদ আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেবে। নিরাপত্তা পরিষদ শান্তি ও নিরাপত্তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি সাধারণ পরিষদের সহযোগে জাতিসংঘের মহাসচিব ও আন্তর্জাতিক বিচারালয়ের বিচারকও নিয়োগ দিয়ে থাকে। অনুচ্ছেদ 28 অনুসারে নিরাপত্তা পরিষদের প্রতিটি সদস্য রাষ্ট্রের একজন প্রতিনিধিকে সর্বদা জাতিসংঘের সদর দপ্তরে উপস্থিত থাকতে হয়। নিরাপত্তা পরিষদের শীর্ষ বৈঠক সদর দপ্তরে অনুষ্ঠিত হয়, তবে প্রয়োজনের ক্ষেত্রে সদর দপ্তরের বাইরেও বৈঠক বসতে পারে। 1972 সালে ইথিওপিয়ার আদিসাবাবায় পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়, তার পরের বছর হয় পানামা সিটিতে। প্যারা: যখন শান্তি বিঘ্নিত হওয়ার উপক্রম হয়, তখন পরিষদ শান্তিপূর্ণভাবে বিবাদ মীমাংসার জন্য পক্ষগুলোকে সুপারিশ করে। অনুচ্ছেদ 33। কখনো কখনো পরিষদ নিজেই তদন্ত ও মধ্যস্থতা কাজ করে। এই ব্যাপারে পরিষদ প্রতিনিধি নিয়োগ করতে পারে, কিংবা মহাসচিবকে ব্যক্তিগতভাবে বা তার অফিসের মাধ্যমে সে কাজ করতে অনুরোধ করতে পারে। কখনো কখনো পরিষদ শান্তিপূর্ণ মীমাংসার জন্য নীতিমালা নির্ধারণ করে দিতে পারে। প্যারা: যখন কোথাও পারস্পরিক বিবাদ যুদ্ধের রূপ নেয়, তখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ চেষ্টা করে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ বন্ধ করতে। জাতিসংঘের সজন্মের পর থেকে নিরাপত্তা পরিষদ বিশ্বের অনেক জায়গায় যুদ্ধের বিস্তার রোধে ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। অনেক জায়গায় যে নিরাপত্তা পরিষদ শান্তিরক্ষী বাহিনী নিয়োগ করে বিবাদমান দেশগুলোর পৃথক করতে সক্ষম হয় এবং উত্তেজনা প্রশমন ঘটিয়ে আলোচনার পরিবেশ সৃষ্টি করে। শান্তি বজায় রাখার স্বার্থে পরিষদ অর্থনৈতিক বিধি নিষেধ আরোপ করে, আরোপ বল প্রয়োগ কিংবা যৌথ সামরিক কার্যক্রমের সিদ্ধান্ত নিতে পারে। প্যারা: নিরাপত্তা পরিষদের রাষ্ট্রের বিরুদ্ধে পদক্ষেপ নেয়। সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদের সুপারিশ সে রাষ্ট্রের সদস্য পদের অধিকার ও সুযোগ সুবিধা রহিত করতে পারে, যখন কোনো রাষ্ট্র ক্রমাগত ভাবে জাতিসংঘ সনদের বিধান লঙ্ঘন করতে থাকে। সেক্ষেত্রে নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ পরিষদের সে রাষ্ট্রকে জাতিসংঘ থেকে বহিষ্কার করতে পারে। প্যারা অনুচ্ছেদ 32 অনুসারে যে রাষ্ট্রটি নিরাপত্তা পরিষদের সদস্য নয় কিন্তু নিরাপত্তা পরিষদের আলোচ্য বিষয়ে সে রাষ্ট্রটি স্বার্থনিহিত আচরণ বলে নিরাপত্তা পরিষদ মনে করলে সে রাষ্ট্র পরিষদের আলোচনা উপস্থিত থাকতে পারবে, অবশ্য তার কোনো ভোটাধিকার থাকবে না। নিরাপত্তা পরিষদের বিবেচনাধীন কোন বিষয়ে যে দেশটি জাতিসংঘের সদস্য নয় তাকেও পরিষদ আলোচনায় আমন্ত্রণ জানাতে পারবে। কিভাবে জাতিসংঘের সদস্য অসদস্য একটি রাষ্ট্র পরিষদের কার্যক্রমে অংশগ্রহণ করবে সে ব্যাপারে পরিষদ নীতিমালা প্রণয়নের ক্ষমতা রাখে। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমে এবং বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোর মাঝে সমন্বয় সাধনের ভূমিকা পালন করে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। অনুচ্ছেদ 61 অনুসারে এই পরিষদ 54 সদস্য নিয়ে গঠিত। সদস্যরা 3 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকে। প্রতি বছর 18টি সদস্য রাষ্ট্র 3 বছরের মেয়াদের জন্য নির্বাচিত হয় এবং যে 18টি সদস্য রাষ্ট্রের 3 বছরের মেয়াদ শেষ হয় তাদের স্থান পূরণ করা হয়। সদস্যদের প্রত্যেকের ভোট একটি, সিদ্ধান্ত গৃহীত হয় সংখ্যাগরিষ্ঠ ভোটে। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কার্যক্রম অনুচ্ছেদ 62 থেকে 66। আন্তর্জাতিক অর্থনৈতিক ও সামাজিক বিষয় সমূহ আলোচনার মূল কেন্দ্র হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। পরিষদ এসব বিষয়ে সুপারিশ মালা তৈরি করে। অর্থনৈতিক ও সামাজিক বিষয়াবলী ছাড়াও সাংস্কৃতিক, শিক্ষামূলক, স্বাস্থ্য ও সংশ্লিষ্ট বিষয়সমূহ পরিষদ পর্যালোচনা করে এবং এসব বিষয়ে রিপোর্ট ও সুপারিশ প্রদান করে। মানবাধিকার ও মৌলিক অধিকারের ব্যাপারে শ্রদ্ধাবোধ সৃষ্টিতে পরিষদ ভূমিকা রাখে। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ জাতিসংঘের সাথে বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক স্থাপনের লক্ষ্যে তাদের সাথে আলাপ আলোচনা করে অথবা জাতিসংঘের সাধারণ পরিষদের কাছে সুপারিশ করার মাধ্যমে কাজের সমন্বয় সাধন করে। পরিষদ সবচেয়ে উল্লেখযোগ্য যে দায়িত্ব পালন করে তা হল বেসরকারি প্রতিষ্ঠানের সাথে জাতিসংঘের সম্পর্ক স্থাপন। এই ক্ষেত্রে তারা নিজেদের কার্যক্রম নিয়ে বেসরকারি স্থান সংস্থাগুলোর সাথে মত বিনিময় করে। পরিষদ বছরে 2 বার মাসব্যাপী অধিবেশন বসে, একটি অধিবেশন নিউ ইয়র্কে আরেকটি হয় জেনেভায়। পরিষদ অধীনস্থ কমিটি, কমিশন ও অপরাপর প্রতিষ্ঠানের সহযোগে এর কার্যকর্ম বাস্তবায়ন করে। এসব অধীনস্থ কমিশন কমিটি নিয়মিত বৈঠকে বসে এবং পরিষদের কাছে রিপোর্ট পেশ করে। প্যারা সহযোগী প্রতিষ্ঠান অর্থনৈতিক ও সামাজিক পরিষদ অনেকগুলো সহায়ক প্রতিষ্ঠানের সহযোগে এর কার্যক্রম পরিচালনা করে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে 6টি কার্যনির্বাহী কমিশন, 5টি আঞ্চলিক কমিশন, 6টি স্থায়ী কমিটি। এসব কমিটি ও কমিশনের পাশাপাশি অপরাধ দমন ও নিয়ন্ত্রণ, উন্নয়ন পরিকল্পনা, কর বিষয়ক আন্তর্জাতিক সহযোগিতা এবং বিপজ্জনক দ্রব্য পরিবহনের ওপর আরও কয়েকটি স্থায়ী বিশেষজ্ঞ প্রতিষ্ঠান রয়েছে। বেসরকারি সংগঠন অর্থনৈতিক ও সামাজিক পরিষদ জাতিসংঘ সনদ অনুযায়ী যেসব বিষয় অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজের আওতায় রয়েছে সেসব বিষয়ের পরিষদ বেসরকারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে পারে। অনুচ্ছেদ 63 পরিষদ মনে করে এসব প্রতিষ্ঠানের মতামত প্রকাশের অধিকার থাকা উচিত, কেননা পরিষদের মত একই বিষয় নিয়ে যেসব বেসরকারি প্রতিষ্ঠান কাজ করে সেক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের অভিজ্ঞতা পরিষদের কাজে সহায়ক ভূমিকা রাখে। পরিষদ তার কার্যক্রম পরিচালনা করতে গিয়ে 900টিরও বেশি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে পরামর্শ করে। এসব বেসরকারি প্রতিষ্ঠানগুলো 3 ধরনের হয়ে থাকে। এমন কিছু প্রতিষ্ঠান রয়েছে যেগুলো পরিষদের বেশিরভাগ কাজের সাথে জড়িত, আর দ্বিতীয় প্রকারে এমন কিছু বেসরকারি সংস্থা যেগুলো বিশেষ বিষয়ে কাজ করে। অন্য প্রকার বেসরকারি প্রতিষ্ঠানগুলো মাঝে মধ্যে পরিষদের কোনো সহায়ক প্রতিষ্ঠান অথবা জাতিসংঘের অন্য কোনো সংগঠনের কাজে সহযোগিতা করে থাকে। আন্তর্জাতিক আদালত আন্তর্জাতিক আদালত জাতিসংঘের প্রধান 6টি অঙ্গের অন্যতম। এটি মূল বিচার বিভাগীয় সংগঠন। এটি আন্তর্জাতিক বিচার আদালতের সংবিধি ইনস্টিটিউট অব দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে এবং সংবিধি জাতিসংঘ সনদের অবিচ্ছেদ্য অংশ। প্যারা আন্তর্জাতিক আদালত কার্যক্রম পরিচালনা করে নেদারল্যান্ডের হ্যাগ শহর থেকে। এর বিচারক সংখ্যা 15 জন। বিচারক ও নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদ কর্তৃক পৃথক পৃথক ভাবে ভোটে নির্বাচিত হন। বিচারক নিয়োগ দেওয়া হয় যোগ্যতার ভিত্তিতে, জাতীয়তার ভিত্তিতে নয়। তবে লক্ষ্য রাখা হয় যেন পূর্ণাঙ্গ আদালতে বিশ্বের প্রধান প্রধান যেসব আইন ব্যবস্থা রয়েছে সেগুলোর প্রতিনিধিত্ব যেন ঘটে। অনুচ্ছেদ 9, আন্তর্জাতিক আদালত সংবিধি। সংবিধি অনুযায়ী এক দেশ থেকে 2 জন বিচারক হতে পারেন না। এরূপ কোনো পরিস্থিতির উদ্ভব হলে বয়োজ্যেষ্ঠ বিচারক প্রাধান্য পাবেন। আন্তর্জাতিক আদালতের বিচারকগণের মেয়াদকাল 9 বছর, তবে মেয়াদান্তে পুনর্নির্বাচিত হতে পারেন। আন্তর্জাতিক আদালতের সকল বিচারকের মেয়াদকাল একসঙ্গে শেষ হয় না। প্রতি 3 বছর অন্তর অন্তর 5 জন বিচারকের পরিবর্তন হয়। বিচার কার্যের ধারাবাহিকতার স্বার্থে এরূপ বিধান জরুরি। আন্তর্জাতিক আদালতের এখতিয়ার। আন্তর্জাতিক আদালতের কার্যক্রমে এখতিয়ারের প্রশ্নটি সবচেয়ে প্রকট। সার্বভৌম সদস্য রাষ্ট্রসমূহের উপরে এমন কোনো কেন্দ্রীয় সংস্থা নেই যার সিদ্ধান্ত আপনা আপনি রাষ্ট্রসমূহের ওপর বাধ্যকারী হতে পারে। আন্তর্জাতিক আদালতের সবচেয়ে বড় দুর্বলতা এখানে। রাষ্ট্রীয় পর্যায়ে আদালত সম্পর্কে আমাদের যে পরিচিত ধারণা, আন্তর্জাতিক আদালতের প্রকৃতি তার থেকে ভিন্ন। আন্তর্জাতিক আদালতের ক্ষমতা নিহিত আছে সদস্য রাষ্ট্রসমূহের সম্মতির মাঝে। এই সম্মতির অবর্তমানে আন্তর্জাতিক আদালত একটি কেন্দ্রীয় প্রতিষ্ঠান হিসেবে অবশ্য বাধ্যকরী কোন সিদ্ধান্ত প্রদানের ক্ষমতা রাখে না। কোরফু চ্যানেল মামলায় 1949 আদালত নিজেই অকপারে স্বীকার করেছে তার এই দুর্বলতার কথা। মামলাটি পূর্বে আলোচিত হয়েছে। প্যারা, আন্তর্জাতিক আদালতের এখতিয়ারকে আমরা দুভাগে ভাগ করতে পারি। ক, বিরোধমূলক এখতিয়ার বা কন্টেনশাস জুরিসডিকশন। খ, উপদেশমূলক এখতিয়ার বা অ্যাডভাইজারি জুরিসডিকশন। ক, বিরোধমূলক এখতিয়ার। আন্তর্জাতিক আদালতের সংবিধির অনুচ্ছেদ 36-এ বিরোধমূলক এখতিয়ার সংক্রান্ত দিক নির্দেশনা পাওয়া যায়। অনুচ্ছেদ 36-কে বিশ্লেষণ করলে আমরা বিরোধমূলক এখতিয়ারকে আবার 3 ভাগে ভাগ করতে পারি। 1, স্বেচ্ছামূলক এখতিয়ার, ভলান্টারি জুরিসডিকশন। 2, বাধ্যতামূলক এখতিয়ার, কম্পালসারি জুরিসডিকশন। 3, ঐচ্ছিক এখতিয়ার, অপশনাল জুরিসডিকশন। স্বেচ্ছামূলক এখতিয়ার, আন্তর্জাতিক আদালতে স্বেচ্ছামূলক এখতিয়ার যে সে সমস্ত মামলার ক্ষেত্রে বর্তমান যে মামলাগুলো বিরোধের কোনো একটি পক্ষ আন্তর্জাতিক আদালতে বিচারের জন্য প্রেরণ করে এবং অপর পক্ষ বা পক্ষসমূহ প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতির মাধ্যমে আদালতের এখতিয়ারকে মেনে নেয়। বিরোধমূলক এখতিয়ারটি আরও পরিষ্কার করার জন্য অনুচ্ছেদ 36-1 উল্লেখ এখানে প্রাসঙ্গিক। অনুচ্ছেদ 36-1, আন্তর্জাতিক আদালতের এখতিয়ার নিম্নোক্ত সকল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। যে মামলাগুলো 1, পক্ষগণ বিচারের জন্য আদালতে পাঠায়। 2, এমন বিষয় সংক্রান্ত যা জাতিসংঘ সনদ অনুসারে সুনির্দিষ্টভাবে আদালতের এখতিয়ারভুক্ত। 3, কোনো আন্তর্জাতিক চুক্তি অনুসারে আদালতের এখতিয়ারভুক্ত। অনুচ্ছেদ 36-1-এর প্রথম অংশকে অনুসরণ করলেই আমরা স্বেচ্ছামূলক এখতিয়ারের সন্ধান পাচ্ছি। বাধ্যতামূলক এখতিয়ার, অনুচ্ছেদ 36-1-এর অবশিষ্ট অংশই বাধ্যতামূলক এখতিয়ারের দিক নির্দেশক। অর্থাৎ জাতিসংঘ সনদে যে বিষয়গুলোকে আদালতের এখতিয়ার ভুক্ত বলে চিহ্নিত করা আছে কিংবা যে বিষয়গুলো কোনো আন্তর্জাতিক চুক্তির অধীনে আদালতের এখতিয়ার ভুক্ত, স্বাভাবিক কারণেই সে সমস্ত বিষয়াবলী সংক্রান্ত মামলা আন্তর্জাতিক আদালতের অধীনে আসবে। আন্তর্জাতিক আদালতের এই ধরনের এখতিয়ারকে বলা হয় বাধ্যতামূলক এখতিয়ার বা কম্পালসারি জুরিসডিকশন। এরা অনুচ্ছেদ 36-1-এর শেষাংশে যে দুটি বিশেষ শ্রেণীর চুক্তির বিষয়ের উল্লেখ করা হয়েছে তা খুবই ভ্রমাত্মক। প্রথমত, জাতিসংঘ সনদ নিজেই একটি চুক্তি, আর দ্বিতীয় বিষয়টি হলো জাতিসংঘ সনদে এমন কোনো বিষয়ের উল্লেখ করা হয়নি যার উপর আন্তর্জাতিক আদালতের বাধ্যতামূলক এখতিয়ার প্রয়োগ করা যেতে পারে। প্রকৃত প্রস্তাবে আন্তর্জাতিক আদালতের সংবিধি প্রণেতাদের পরিকল্পনা ছিল যে সনদ প্রণয়নের সময় এই বিষয়ে একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকবে যা আজও সম্ভব হয়নি। এমনকি সমকালীন আন্তর্জাতিক নিয়েও এই সমস্যার কোনো সমাধান পাওয়া যায়নি। ঐচ্ছিক এখতিয়ার, আন্তর্জাতিক আদালতের ঐচ্ছিক এখতিয়ারের উৎস হলো সংবিধির অনুচ্ছেদ 36-2। এই অনুচ্ছেদ অনুসারে পক্ষগণ ইচ্ছা করলেই নিম্নোক্ত 4টি বিষয়ে আদালতের বাধ্যতামূলক এখতিয়ারের অধিভুক্ত হতে পারে। পারস্পরিক সম্মতির নির্ভর এরূপ ক্ষমতা অর্পণ পক্ষগণের ইচ্ছার উপর নির্ভর করে বলে একে ঐচ্ছিক এখতিয়ার বলে। উল্লেখিত বিষয়গুলো হলো 1, কোন চুক্তির ব্যাখ্যা। 2, আন্তর্জাতিক আইনের কোন প্রশ্ন? থ্রি, কোন ঘটনা যার অস্তিত্ব প্রমাণিত হলে তা আন্তর্জাতিক রায় দায়িত্বের লঙ্ঘন বলে বিবেচিত হবে হবে এবং থ্রি ফোর, কোন আন্তর্জাতিক দায়িত্ব ভঙ্গের ফলে দেয় ক্ষতিপূরণের প্রকৃতি ও পরিধি নির্ধারণ। প্যারা 1947-2 এর মাধ্যমে একদিকে আদালতের এখতিয়ারের পদ কিছুটা প্রসারিত করে অপরদিকে তাকে সংকুচিত করা হয়েছে 1937-3 এর মাধ্যমে। 1937-3 অনুযায়ী 1937-2 এর অধীনে কৃত কোনো ঘোষণা শর্তহীনভাবে করা যেতে পারে, আবার অন্যান্য রাষ্ট্রের অনুরূপ দায়িত্ব গ্রহণের শর্ত সাপেক্ষেও করা যেতে পারে। এই ধরনের শর্তের কন্ডিশন অব রেসিপ্রোসিটি 1937-2 এর সুযোগকে সংকুচিত করেছে। দীর্ঘদিনের চর্চায় দেখা গেছে যে যে সকল রাষ্ট্র আদালতের এখতিয়ার গ্রহণ সংক্রান্ত ঘোষণা করেছে তারা তা এত বেশি শর্ত সাপেক্ষে করেছে যে এই সমস্ত ঘোষণা কার্যকারিতা ন্যূনতম পর্যায়ে নেমে এসেছে। আন্তর্জাতিক আদালতের উপদেশমূলক এখতিয়ার। আন্তর্জাতিক আদালতের কর্মকাণ্ডের একটি বড় অংশ জুড়ে আছে এর উপদেশমূলক এখতিয়ারের প্রয়োগ। জাতিসংঘ সনদের 1936 অনুসারে আন্তর্জাতিক আদালত এই ক্ষমতা ভোগ করে থাকে। জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদ আইনগত প্রশ্নে আন্তর্জাতিক আদালতের কাছে উপদেশ অ্যাডভাইস চাইতে পারে। শুধু তাই নয়, জাতিসংঘের অন্যান্য অঙ্গ সংগঠন এবং বিশেষায়িত সংস্থাগুলোও তাদের স্ব স্ব কর্মকাণ্ডের ক্ষেত্রে সাধারণ পরিষদ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত হয়ে কোনো আইনগত প্রশ্নে আদালতের মতামত চাইতে পারে। আন্তর্জাতিক আদালতের এই ধরনের এখতিয়ারকে উপদেশমূলক এখতিয়ার অ্যাডভাইজারি জুরিসডিকশন বলা হয়। আন্তর্জাতিক আদালতের উপদেশমূলক মতামতের কোনোরূপ বাধ্যকরী প্রভাব নেই, এমনকি যে সংস্থা এই মতামত চাচ্ছে তার ওপর এর কোনো বাধ্যকরী প্রভাব থাকবে না। তবে সংশ্লিষ্ট সংস্থা যদি চায় তবে সে নিজেকে এর আওতায় বাধ্যকরী ভাবতে পারে। বাস্তবে দেখা যায় যে সব অনুরোধকারী আন্তর্জাতিক সংস্থা এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষ উপদেশমূলক অভিমত গ্রহণ করেছে এবং এই ধরনের অনেক উপদেশমূলক অভিমত নিঃসন্দেহে আন্তর্জাতিক আইনের অগ্রগতি ও ক্রমবিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্যারা এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আন্তর্জাতিক আদালতের উপদেশমূলক অভিমতকে কেবলমাত্র একটি আইনগত অভিমত বলে ধরে নেওয়ার সুযোগ নেই। এগুলোকে বিচার বিভাগীয় ঘোষণা জুডিশিয়াল প্রোনাউন্সমেন্ট হিসেবে ধরে নেওয়া হয়। একাধিক মামলায় আদালত তার আইনগত প্রকৃতি সম্পর্কে বলেছে যে এটা একটা বিচারিক প্রতিষ্ঠান, কাজেই আইনগত অভিমত প্রদানের মাধ্যমে একটি বিচারিক দায়িত্ব পালন করা হয়। এই অভিমত আন্তর্জাতিক পরিমণ্ডলে বিদ্যমান সর্বোচ্চ আদালতের অভিমত, কাজেই এর নৈতিক মূল্য ও প্রভাব অপরিসীম। আন্তর্জাতিক আদালতের রায়ের গুরুত্ব। আন্তর্জাতিক আদালতের এখতিয়ার সম্পর্কিত পূর্ববর্তী আলোচনায় দেখা গেছে আদালত কর্তৃক সকল ধরনের এখতিয়ার প্রয়োগের ক্ষেত্রে প্রপক্ষগণের সম্মতি আবশ্যক। এই সম্মতির অনুপস্থিতিতে আদালতের নিজস্ব কোনো এখতিয়ার নেই। আন্তর্জাতিক আদালতের সবচেয়ে বড় দুর্বলতা এটাই, শুধুমাত্র যখন পক্ষগণ একটি বিরোধপূর্ণ বিষয়ে আদালতের শরণাপন্ন হয় কিংবা পরোক্ষভাবে আদালতের এখতিয়ারকে স্বীকার করে নেয়, তখনই কেবল আদালতের রায় তাদের উপর বাধ্যকারী হয়। আর এই কারণেই সাধারণ আন্তর্জাতিক বিরোধের পক্ষসমূহ আন্তর্জাতিক আদালতের রায় অমান্য করে না। তবে এই ক্ষেত্রেও দু একটি ব্যতিক্রম আছে, যেমন কোরফু চ্যানেল কেস 1949 এবং নিউক্লিয়ার টেস্ট কেস 1979। ফলে এটা বলা যায় যে আন্তর্জাতিক আইনের রায় সংশ্লিষ্ট পক্ষসমূহের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ, পক্ষসমূহ এই রায় দ্বারা বাধ্য। প্যারা তবে আন্তর্জাতিক আদালতের সংবিধির অনুচ্ছেদ 59 অনুসারে আন্তর্জাতিক আদালতের কোনো রায় অপর কোনো মামলায় নজির হিসেবে গ্রহণযোগ্য নয়, প্রয়োগযোগ্য নয়, এটি একটি বড় সীমাবদ্ধতা। তবে খুব সংকীর্ণ অর্থে এই বিধানকে ব্যবহার করার সুযোগ নেই, কারণ আদালত সাধারণত তার পূর্ববর্তী রায় থেকে বিচ্যুত হয় না। তাই সংবিধি অনুসারে নজির প্রেসিডেন্ট এর প্রয়োগের বিধান না থাকলেও বাস্তবে এর প্রয়োগ হচ্ছে, আর এভাবে আন্তর্জাতিক আইন বিকশিত হচ্ছে। আমরা যখনই আন্তর্জাতিক আদালতের রায়ের গুরুত্ব পর্যালোচনা করি, একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে আন্তর্জাতিক আইন একটি বিকাশমান আইন, আর এই আইন বিকাশে একটি অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত সমূহ। এর সুস্পষ্ট উল্লেখ আছে আদালতের সংবিধিতেই 1938-1 অনুসারে। আন্তর্জাতিক আদালত আন্তর্জাতিক আইন অনুসারে বিরোধ মীমাংসার ক্ষেত্রে আদালতের রায় প্রয়োগ করতে পারে। এছাড়াও 59 অনুচ্ছেদের বাধা থাকলেও কোনো মামলা বিচার করতে গিয়ে সুনির্দিষ্ট চুক্তি প্রথা ইত্যাদি না পাওয়া গেলে আদালত স্বাভাবিকভাবেই দেখতে পারে পূর্বে এ ধরনের সমস্যায় কী ধরনের সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। এই দিক থেকে বিবেচনা করলে আন্তর্জাতিক আদালতের রায় আন্তর্জাতিক আইনের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সচিবালয়। 1997 থেকে 101 নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর ও বাইরে কর্মরত জনশক্তি নিয়ে জাতিসংঘের সচিবালয় গঠিত। সচিবালয় থেকেই আন্তর্জাতিক দৈনন্দিন কাজ সচিবালয় থেকে জাতিসংঘের দৈনন্দিন কাজ পরিচালিত হয়। সচিবালয় জাতিসংঘের অন্যান্য অঙ্গ সংগঠনের কাজে সহযোগিতা করে এবং তাদের দ্বারা গৃহীত কর্মসূচি ও নীতিসমূহ বাস্তবায়ন করে। সচিবালয়ের প্রধান হচ্ছেন মহাসচিব। তিনি নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক 5 বছর মেয়াদ কালের জন্য নির্বাচিত হন। অনুচ্ছেদ 86 থেকে 91 অতি পরিষদ জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন। এ পরিষদের কাজ হচ্ছে অতি ব্যবস্থার অন্তর্ভুক্ত অঞ্চলগুলোর প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ করা। এ পরিষদ চেষ্টা করে যেন ওসি অঞ্চলের জনগণ উন্নয়ন স্বাধীনতা ও স্বাধিকারের দিকে যেতে পারে। ওসি পরিষদ সাধারণ পরিষদের অধীনে কাজ করে, তবে কিছু সাময়িকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলে ওসি পরিষদ নিরাপত্তা পরিষদের নেতৃত্বে কাজ করে। সনদ অনুযায়ী ওসি পরিষদের অর্ধেক সদস্য হবে তারা যারা ওসি অঞ্চলে শাসন করে, আর অর্ধেক সদস্য হবে তারা যারা শাসন করে না। ওসি অঞ্চলের সংখ্যা কমে যাওয়ায় এই পরিষদের সদস্য সংখ্যাও বর্তমানে কমে গেছে। বর্তমানে এর সদস্য সংখ্যা 5। দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র শাসক দেশ এবং নিরাপত্তা পরিষদের অন্যান্য স্থায়ী সদস্য দেশগুলো যেমন চীন, রুশ ফেডারেশন, ফ্রান্স ও যুক্তরাজ্য। ভোট দানের ক্ষেত্রে ও পরিষদের সব সদস্যের একটি করে ভোট, সিদ্ধান্ত হয় সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়। প্যারা ওসি পরিষদ ওসি অঞ্চলের জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও শিক্ষাগত উন্নয়নের ব্যাপারে শাসক মহলের প্রদত্ত রিপোর্ট সম্পর্কে আলাপ আলোচনা করে এবং রিপোর্ট পরীক্ষা করে দেখে। ওসি পরিষদ শাসক মহলের সাথে আলোচনা সাপেক্ষে ওসি অঞ্চল থেকে দরখাস্ত গ্রহণ করে থাকে এবং নিয়মিত ও অনিয়মিত এইভাবে এইসব অঞ্চল পরিদর্শন করে থাকে। প্যারা জাতিসংঘের এই ওসি পরিষদ তার কর্মকাণ্ডে সর্বাধিক সফল। 1994 সালে পালাউ স্বাধীনতা লাভ করার ক্ষেত্রে তো ওসি পরিষদের কর্মকাণ্ডের সফল পরিসমাপ্তি ঘটে। এরপর পরিষদ প্রয়োজনে অধিবেশনে মিলিত হওয়ার সিদ্ধান্ত নেয়। প্যারা জাতিসংঘের আইনগত মর্যাদা। জাতিসংঘের আইনগত মর্যাদা সংক্রান্ত বিতর্ক একটি অতি পুরাতন বিষয়। বর্তমানে এতদ সংক্রান্ত বিতর্কের কোনো অবকাশ নেই। একটি আইনগত ব্যক্তি লিগাল পার্সন হিসেবে জাতিসংঘের মর্যাদা স্বীকৃত। এর প্রমাণ মেলে জাতিসংঘের বিভিন্ন কর্মকাণ্ড থেকেই। জাতিসংঘের চুক্তিবদ্ধ হওয়ার ক্ষমতা, সনামে মামলা করার ক্ষমতা, নিজস্ব বাহিনী পরিচালনা, নিজস্ব পরিবহন ব্যবস্থা, আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রাপ্ত সুবিধা ও দায়মুক্তি ইত্যাদি সবই জাতিসংঘের আইনি অস্তিত্বেরই পরিচয়। শুধু তাই নয়, আন্তর্জাতিক আদালতের রায়ের এই বিষয়ে সুনির্দিষ্ট দিক নির্দেশনা পাওয়া যায়। প্যারা মামলা রিপারেশন কেজ ক্ষতিপূরণ মামলা ICJ 1949 মামলার বিষয়বস্তু 1948 সালে বার্নাডেট BERNADAWTE নামক জাতিসংঘের একজন কর্মকর্তা ফিলিস্তিন জাতিসংঘের পক্ষে সমঝোতাকারীর দায়িত্ব পালনকালে গৃহীত হয়ে নিহত হন। এই ঘটনার প্রেক্ষিতে নিয়োগকারী সংস্থা হিসেবে জাতিসংঘ নিহতের পক্ষে ক্ষতিপূরণ দাবি করে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত মামলা দায়ের করে। প্যারা বিচার্য বিষয় একটি সংগঠন হিসেবে জাতিসংঘ ক্ষতিপূরণ দাবি করে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে পারে কি না। প্যারা সিদ্ধান্ত এই মামলার সিদ্ধান্তে আদালত জাতিসংঘের গঠনের পেছনের বিশ্ব সম্প্রদায়ের সম্মতি এবং জাতিসংঘের ব্যাপক ভিত্তিক কর্মকাণ্ডের উল্লেখ করে মত প্রকাশ করেন যে যদি জাতিসংঘের আইনগত অস্তিত্ব অস্বীকার করা হয় তবে এর কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে এবং এরূপ সিদ্ধান্ত বাস্তবতা বিরুদ্ধ হবে। যদিও জাতিসংঘকে কোনো রাষ্ট্রের সমতুল্য ভাবার কোনো অবকাশ নেই, তথাপি জাতিসংঘের নিজস্ব একটি আইনি চরিত্র আছে এবং এই কারণেই জাতিসংঘ আন্তর্জাতিক আদালতে ক্ষতিপূরণ দাবি করতে পারে। 1949 সালের এই রায়ের পর জাতিসংঘের আইনি অস্তিত্ব একটি প্রতিষ্ঠিত রূপ পরিগ্রহ করেছে। চ্যাপ্টার 17 সমাপ্ত, পৃষ্ঠা 129 সমাপ্ত।